يطيب العيش في رضا رب السماء واذ عرفت الله ربي حلوة حلوة حلوة حياتي السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আমাদের তাফসীর হবে সূরাতুস সাফের এই সূরার নাম হচ্ছে সূরা আস-সাফ সাফ মানে হচ্ছে লাইন বা সারি এই সূরার আয়াত নম্বর 4 এ আল্লাহ পাক সাফ শব্দটি সারির কথা বা সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা আল্লাহ উল্লেখ করেছেন এই শব্দ দিয়ে নামকরণ হয়েছে সূরার নাম সূরা সাফ এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মদিনার জীবনে নাজিল হয়েছে এতে 14টি আয়াত রয়েছে এর মৌলিক বিষয়বস্তু হচ্ছে ঈমানের সাথে সাথে আমলের গুরুত্ব কর্মের গুরুত্ব এলমের সাথে জ্ঞান অর্জনের সাথে সাথে জানার সাথে এবং অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে কর্ম করা আমল করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর দিন থেকে বক্রপথ অবলম্বন করা থেকে নিষেধ করা হয়েছে মিথ্যা রচনা করা অথবা না জেনে অনুমান ভিত্তিক ফতোয়াবাজি করা অথবা আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে বলা এসব থেকে সতর্ক করা হয়েছে এবং আল্লাহ পাকের সাথে উত্তম ব্যবসা শেখানো হয়েছে আমরা তাফসীর শুরু করি আল্লাহ পাক ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছুই রয়েছে সব আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে ওহুয়াল আজিজুল হাকিম আর তিনি আল্লাহ মহাপরাক্রান্ত আর বিজ্ঞানময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন আল্লাহ পাক মুমিন জাতিকে সম্বোধন করে ইরশাদ করছেন হে ইমানদার মানুষরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন তোমরা যা করো না তা কেন বলো মুখে এমন কথা বলো যা তোমরা নিজে করো না এইরকম কেন তোমাদের চরিত্র কাবুরা মাক্তান ইনদাল্লাহ আল্লাহ পাকের নিকটে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় যে আনতাকুলু মা লা তাফআলুন যা করো না তা তোমরা অন্যদেরকে বলো বা নিজেদের ক্ষেত্রে প্রকাশ করো দুটি হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কাউকে যদি আপনি ভালো উপদেশ দেন বা ভালো কথা বলেন তাহলে তার আগে আপনাকে কর্ম করতে হবে এই দিক নির্দেশনা দিয়েছেন আর যদি কেউ নিজে ভালো কাজ করে না অন্যদের ক্ষেত্রে খুব ভালো কথা বলে সমাজে যখন বসে তখন দেখে মনে হয় যে সমাজপতি আর খুব ভালো মানুষ ধার্মিক লোক কিন্তু তার ব্যক্তিজীবন পারিবারিক জীবন তার আভ্যন্তরীণ জীবন যে যখন আল্লাহর সাথে নির্জন হয় যখন কোনো মানুষ থাকে না তার সাথে একমাত্র আল্লাহ থাকেন তখন তার জীবনটা কলঙ্কময় জীবন পাপের জীবন রাতের অন্ধকারে ইন্টারনেটে পাপ করে আজকালকার যুগে বিশেষ করে অধিকাংশ যুবক যুবতীরা আল্লাহ পাক এইরকম নিষেধ করছেন যখন ভালো কথা বলছো তাহলে নিজে আগে অলঙ্কৃত করো নিজেকে তুমি ভালো কাজ নিজে করে যদি ভালো কথা বলো ভালো উপদেশ দাও তাহলে আল্লাহ পাক তোমার কথায় কাজে দাওয়াতে বরকত দান করবেন আর একটি বিষয় যে আল্লাহ পাক রব নিজের ক্ষেত্রেও বলছেন যে লেমা তাকুলুনা মা লা তাফআলুন হইতে পারে যে এরকম করছেন হয়তো যে আপনি আসলে করেন না কিন্তু যা করেন তার চাইতে বেশি করে বর্ণনা করেন যতটা আপনি কর্ম করেন যতটা আপনার মধ্যে সততা আছে তার চাইতে বেশি আপনি নিজেকে সৎ করে পেশ করছেন এটাও চরম অপরাধ ইউহিব্বুনা আন ইউহামাদু বিমা লাম ইয়াফআলু করেনি এই ভালো কাজগুলি আর মানুষের কাছ থেকে প্রশংসা নিতে চায় যে আমাকে লোক ভালো বলুক এটাও কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহর কাছে এটা খুব নিন্দনীয় বিষয় আল্লাহর অসন্তুষ্টির কারণ এটা কাবুরা মাক্তান না বড়ই আল্লাহ পাক অসন্তুষ্ট হন এইরকম আচরণে তারপরে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফ্ফা নিশ্চয় ওই সব লোকেরা যারা আল্লাহ পাকের পথে সশস্ত্র যুদ্ধ করে সারিবদ্ধ হয়ে কান্নাহুম বুনিয়ানুন মারসুস এমন ভাবে যে যেন তাদেরকে দেখে মনে হয় যে সীসা গলানো প্রাচীর বুনিয়ান ঘরকে বলা হয় প্রাচীর কান্নাহুম বুনিয়ানুন মারসুস যেন তার এমন প্রাচীর যেটা হচ্ছে মারসুস রাসাস মানে হচ্ছে সীসা গলানো সীসা দিয়ে যেন তৈরি করা প্রাচীরের মতো এমন ভাবে মজবুত হয়ে ঐক্যের সাথে তার আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের দিনকে শক্তিশালী করার জন্য জিহাদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন জিহাদ ফরজ হয় সেই সময় এই আয়াত নাজিল হয়েছে সাহাবাই কেরামদেরকে এইভাবে আল্লাহ রাস্তায় সারিবদ্ধ হয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য উৎসাহিত করার উদ্দেশ্যে আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওম স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়কে বলেছিলেন যে ইয়া কওম, হে আমার সম্প্রদায়, লেমা তুজুনানি, তোমরা আমাকে কষ্ট কেন দাও, ওয়াকাদ তাআলামুন, অথচ তোমরা ভালো করেই জানো যে আন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ পাকের রাসূল, দূত হয়ে এসেছি, আল্লাহ পাকের প্রেরিত, আমি তোমাদের কল্যাণের উদ্দেশ্যে আমাকে রাসূল করে পাঠিয়েছেন। ফালাম্মা জাগু, কিন্তু এরা যখন বক্রপথ অবলম্বন করলো, আজাগ আল্লাহ কুলুবহম, এই মূসা আলাইহিস সালামের অনুসারীরা বনি ইসরাইলরা যখন বাঁকা পথ ধরল, আল্লাহর দিন থেকে ধীরে ধীরে সরে গেল, আল্লাহ তাদের হৃদয়কে বাঁকা করে দিলেন, তাদের আকিদাই বিভ্রান্তি, গুমরাহি আর কুফুরি দেখা গেল। আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক পাপাচারী জাতিকে হিদায়ত দান করেন না, রাস্তা দেখান না। এখানে বলা হয়েছে যে মূসা আলাইহিস সালামকে তারা কষ্ট দিত, কি বিভিন্ন রকমের কষ্ট, বড় বেয়াদব বনি ইসরাইল এই ইহুদিরা, আর এদের ইতিহাস খুব কলঙ্কের ইতিহাস, এমনকি মূসা আলাইহিস সালামের শারীরিক গঠন সম্পর্কেও তারা সমালোচনা করতে ছাড়েনি। তারা উলঙ্গ হয়ে গোসল করত, মূসা আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করতেন না, বলছে না তাহলে ব্যাপার স্যাপার খারাপ আছে, কিছু গোলমাল আছে হয়তো। তো আল্লাহ পাক রব্বুল আলমিন তখন ফাবাররাহুল্লাহ, আল্লাহ সূরা আহজাব বলেছে, আল্লাহ পাক যে রোগমুক্ত মূসা আলাইহিস সালাম, এটা আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট করে দিলেন তাদেরকে, বিশেষ একটা ঘটনা যা সহিহ বুখারীতে রয়েছে তা দিয়ে আল্লাহ পাক তাদেরকে দেখিয়ে দিলেন যে দেখো মূসা আলাইহিস সালামের মধ্যে শারীরিক কোনো ত্রুটি নেই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের বাঁকা হয়ে যাওয়ার কথা বলেছেন, তাদের আকিদায় যে খারাপ এসছে, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের তৌহির শিখে গেছেন, সহিহ আকিদা শিখে গেছেন, আর ইহুদিরা বলে যে ওজাইর আল্লাহর পুত্র, এবং ঈসা আলাইহিস সালাম যখন আসলেন তখন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা এইরকম বিয়াদবি করলো যে ঈসা এইভাবে কি করে জন্ম নিল, তাহলে হচ্ছে যারই সন্তান, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে বক্র করে দেওয়া, যখন তারা বক্র হইল তখন আল্লাহ পাকও তাদের অন্তরকে বাঁকা করে গোমরা পথভ্রষ্ট করে জাহান্নামের রাস্তা ধরাই দিলেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াইদ কালা ঈসা ইবনু মারিয়াম, স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিল, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, হে ইসরাইল গোত্র, মূসা আলাইহিস সালামও বানি ইসরাইলকে সম্বোধন করেছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম বলে ইয়া কওম, হে আমার সম্প্রদায়, আর ঈসা আলাইহিস সালাম ইয়া কওম, হে আমার জাতি কেন বললেন না, বললেন হে ইসরাইল গোত্র। দুটোতে পার্থক্য কি? এই জন্য তাফসীরকাররা হিকমত এই রহস্য বলছেন যে মূসা আলাইহিস সালামের বাবা যেহেতু বানি ইসরাইল ছিলেন, তাহলে মূসাও বানি ইসরাইল অন্তর্ভুক্ত, হে আমার জাতি বলা ঠিক আছে তার, কিন্তু ঈসা আলাইহিস সালামের যেহেতু বাপ ছিল না, বিনা বাপে জন্মেছেন, আর বাপ যেখানে নাই, তাহলে কি করে বলবেন হে ইয়া কওমে আমার সম্প্রদায়, তিনি বংশের দিক থেকে, তার মা যদি বনি ইসরায়েল কিন্তু বাবা তো নেই, সুতরাং ইয়া কওমে তিনি কি করে বলবেন হে আমার সম্প্রদায়, যেন বলছে হে বনি ইসরায়েল, হে ইসরায়েল আলী ইসলামের বংশধর, অর্থাৎ ইয়াকুব আলী ইসলামের বংশধর, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল হয়ে এসেছি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা, আমার পূর্বে যে তাওরাত এসেছে তার সত্যায়নকারী হিসাবে, আমি তাওরাতকে অস্বীকার করি না, তোমরা ভুল বুঝবে না, তাওরাতের বিধান যেসব মৌলিক বিষয় রয়েছে সব ঠিক রয়েছে, ঈসা আলাইহিস সালামের বিধিবিধান সব তাওরাতের বিধিবিধান, যেটাকে পুরাতন অনুশাসন বলা হয় বাইবেলের, বিকৃত বাইবেল বর্তমান, কিন্তু যে আসল যেটা তাওরাত সেটা তাওহীদ ছিল, সেটাতে এই সব বিকৃতি ছিল না আর গোমরাহিও ছিল না, আর যেটা ইনজিল সেটা হচ্ছে নতুন অনুশাসন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা, যে ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি আমার পূর্বে যে তাওরাত এসেছে সত্যায়নকারী, তাওরাতের বিধান মোতাবেকই চলবে, তার উপর অতিরিক্ত আমি ইনজিল নিয়ে এসেছি, তাতে সংযোজনের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে, আর আমি দিন প্রচারের উদ্দেশ্যে এসেছি, ওয়া মুবাশশিরান বিরাসূল, এবং এক রাসূলের সুসংবাদ দাতা হিসাবে আমি এসেছি, ভবিষ্যতে তিনি আসবেন, যখন আসবেন তোমরা কিন্তু তাকে মেনে নিও, ইয়াতি মিন বাদি, যে আমার পরে আসবে, ইসমহু আহমদ, তার নাম হবে আহমদ, আল্লাহ পাকের নবীর আসমানের নাম হচ্ছে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসলেন, মুজিজা নিয়ে, কোরআনে কারীম নিয়ে, কালু, তখন আরব মুশরিকরা বলল হাজা সিহরুম মুবিন, এ তো স্পষ্ট জাদু, আর কেউ কেউ বলছে ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, এটা ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না। ফালাম্মা জাআহুম, যখন ঈসা আলাইহিস সালাম নিজ জাতির কাছে আসলেন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, মানে মুজিজা নিয়ে, যে সব মুজিজা দেওয়া হয়েছিল যে তিনি এমন রোগ ভালো করতে পারতেন যে সব রোগ চিকিৎসক ভালো করতে পারত না, আর যে মায়ের পেট থেকে অন্ধ তার চোখে হাত ফিরিয়ে দিলে দৃষ্টিশক্তি ফিরে আসতো, এগুলি দেখার পরে বলল হাজা সেহর মবিনী, স্পষ্ট জাদু, ওমান আদলাম মানিফতার আলাল্লাহিল কাযিব, আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। ওয়াহুয়া ইউদা ইলাল ইসলাম, অথচ তাকে ইসলামের দিকে, আনুগত্যের দিকে, আত্মসমর্পণের দিকে আহ্বান করা হচ্ছে, আল্লাহর দিনের দিকে ডাকা হচ্ছে। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে আনুগত্য, আনুগত্যের দিকে ডাকা হচ্ছে। আল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে রাস্তা দেখান না সঠিক। এখানে যে বলা হয়েছে যে ওর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নেই যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা মানে হইতে পারে আল্লাহ পাকের জাত সত্তা সম্পর্কে, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে, আল্লাহ পাকের তৌহিদ একত্ব সম্পর্কে, আল্লাহ পাকের দিনের বিধিবিধান সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে। যারা মিথ্যা কথা বলে, অবাস্তব কথা বলে, কোরআন এবং হাদিসের বিপরীত কথা বলে, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফের আয়াত নম্বর 8 ইরশাদ করেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহ পাকের আলোকে নিভিয়ে দিতে চায়। তারা অর্থাৎ আল্লাহ দ্রোহীরা, আল্লাহ পরকালকে অস্বীকারীরা, মুশরিকরা, আল্লাহর দিন যারা মানে না এক কথায়, তারা আল্লাহ পাকের, আর বিশেষ করে তাদের মধ্যে যারা শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে আল্লাহর দিনের সাথে। আর এই প্রথম সারির ওই সব লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কাফের মুশরিক, এই উম্মতের ফিরাউন, আবু জাহাল, এই সব লোকেরা, এরা আল্লাহর আলোকে তারা নিভিয়ে দিতে চায়, বে আফওয়াহিম, তাদের ফু দ্বারা। আফওয়াহ ফামুনের বহুবচন, ফামুন আসলে ফাউহুন ছিল, এই জন্য বহুবচনে গিয়ে তার আসলটা বেরিয়ে এসছে। আফওয়াহ তাদের মুখ দিয়ে, তো মুখ দিয়ে তার বোঝানো হয় না, সেই জন্য ভাব অর্থ হচ্ছে যে ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চায় আল্লাহ পাকের নূর কি, আল্লাহ পাকের জ্যোতিকে। আল্লাহ পাকের জ্যোতি হচ্ছে কোরআন করিম, তখন আল্লাহ পাকের জ্যোতি হচ্ছে ঈমান, ইসলাম। ঈমান ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, কোরআনকে সরিয়ে দিতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে সরিয়ে দিতে চায়, সমাজ থেকে, দেশ থেকে, পরিবার থেকে, মানব জাতি থেকে। এই হচ্ছে তাদের উদ্দেশ্য। আল্লাহ মুতিম্ম নূরিহি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার আলোকে পূর্ণতা দান করবেন। তাদের ফু দিয়ে যে নিমিয়ে দিতে যায়, এই ফুটা আবার কি তাদের, এটাও জেনে নেওয়া ভালো। ফু দিয়ে তো আর ইসলাম নেওয়াবে না, হ্যাঁ নেওয়াবে কি আর, তারপরে ফু দিয়ে তো আর কোরআনকে নিমানো যায় না, কোরআনকে দূরে সরিয়ে দেওয়া যায় না। তো এই ফু দেওয়ার অর্থ, ফু দেওয়ার অর্থ হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, বা কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালানো, রাসূলের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা প্রচার করা। দীন ইসলাম ঈমান আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে কোনো রকমের অপতৎপরতা, এগুলি হচ্ছে তাদের ফুৎকার, কাফের আল্লাহর দিনের শত্রুদের ফুৎকার। এইরকমই সিলেবাসের মাধ্যমে, সিলেবাসে ইসলাম শিখাই রাখবে না, আল্লাহ পরকাল সম্পর্কে জানতেই না পারে, আর তারপরে শিক্ষক এত আল্লাহ দ্রোহী যে যদি কোনো ছেলে আল্লাহ কথা বলে, তারপরে এখনো আল্লাহ বলো তুমি, হ্যাঁ ইনশাআল্লাহ যদি বলে দেবো, আলহামদুলিল্লাহ, আরে কি বললে তুমি, সুবহানাল্লাহ। তার মানে এগুলো হচ্ছে তাদের ফুৎকার, এইরকম ফুৎকার দিয়ে সমাজ থেকে ইসলামকে দূর করে দিতে চায়। আল্লাহ মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তার আলোকে সম্পূর্ণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও, আর সেই আলো সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদিনের যুগেই রোম সাম্রাজ্য পর্যন্ত পৌঁছেছে, পারস্য সাম্রাজ্য পর্যন্ত পৌঁছেছে। ওয়ালাউকারিহাল কাফিরুন, যদিও কাফিররা সেটাকে অপছন্দ করে, কখনো বরদাস্ত করে নেবে না, কিন্তু আল্লাহ পাক তার নূরকে পূর্ণতা অবশ্যই দান করবেন। আল্লাহ পাক তাহলে নিশ্চয়তা দিয়েছেন যে দীন ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, তার দীন ইসলামের দাওয়াত প্রচার প্রসার কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামী দাওয়াতের একটা রাস্তা বন্ধ করা হবে, একটা প্রতিষ্ঠান বন্ধ করা হবে, আরো বহু রাস্তা খুলে যাবে, এক দেশ থেকে বন্ধ হবে আর এক দেশে খুলে যাবে, এক দিগন্ত বন্ধ আর এক দিগন্ত খুলে যাবে, অবশ্যই থাকবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, বিল হুদা, সঠিক দিক নির্দেশ নিয়ে, হেদায়াত নিয়ে, অর্থাৎ সঠিক পথের দিশা নিয়ে, সঠিক পথের দিশা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে, ও দীনিল হক, এবং সত্য জীবন বিধান নিয়ে পাঠিয়েছেন। দীন ইসলাম সত্য জীবন বিধান, কোরআনে কারীম সত্য জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, তা নিয়ে আল্লাহ পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? এই জন্যই যে মুমিন মুসলিম দুর্গত থাকবে, নির্যাতিত থাকবে, কমজোর হয়ে থাকবে, গোলামের জীবন যাপন করবে, এই জন্য নয়। লিউযহিরাহু আলাদ্দিন কুল্লি, আল্লাহ পাক এই দিন এবং দিনের রসুল কোরআন পাঠাবার আল্লাহ পাক লক্ষ্য উদ্দেশ্য বলছে, লিউযহিরাহু, যাতে করে আল্লাহ পাক বিজয়ী করেন তাকে, রসুলকে বিজয়ী করেন, কোরআনকে বিজয়ী করেন এবং এই কোরআনের প্রচার প্রসারকে বিজয়ী করেন, আলাদ্দিন কুল্লি, সমস্ত মতবাদের উপর। দিন মানে মতবাদ, সমস্ত মতবাদ, সে ধর্মের নামেই থাক আর কোন ইজমের নামেই থাক, সমস্ত মতবাদের ওপর যা আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া রয়েছে, সমস্ত মতবাদের ওপর দিন ইসলামকে, কোরআনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দাওয়াতকে শক্তিশালী করতে চান, বিজয় দান করতে চান আল্লাহ পাক। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বহুত্ববাদীরা তা অপছন্দ করে, মোটেই মেনে নিতে পারে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ব্যবসা শিখাচ্ছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি একটি ব্যবসা সম্পর্কে সন্ধান দেব, বাতলে দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি থেকে রক্ষা করবে, সেই ব্যবসা শোনো, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, প্রচেষ্টা চালাবে, অন্তর থেকে ঘৃণা করে, অন্যায়ের প্রতিবাদ থেকে শুরু করে, এটা নিচের দিক থেকে শুরু করছি, আর কথার দ্বারা আর সত্যকে প্রতিষ্ঠা করা, তারপরে যার বল প্রয়োগ করার ক্ষমতা আছে সে বল প্রয়োগ করবে, যেমন শাসকরা যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন, অথবা আপনি আপনার বাড়ির শাসক, আপনার স্ত্রী ছেলে মেয়েদের বল প্রয়োগ করে আপনার পরিবারের দিন প্রতিষ্ঠা করবেন। জালিকুম, আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে আর তোমাদের জান দিয়ে। ধন সম্পদ দিয়ে আল্লাহ বলেছেন, কখন আগে জানের কথা বলেছেন, দুটোই জরুরি আল্লাহ পাকের দিনের খেদমতের জন্য, শ্রমও দিতে হবে, মেহনত পরিশ্রমও দিতে হবে, আল্লাহ যে বিদ্যা বুদ্ধি দিয়েছেন সেটাকেও আল্লাহর দিনের খেদমতের জন্য লাগাতে হবে, আর যা আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন তাও ব্যয় করতে হবে দিনের দাওয়াতের জন্য, দিন প্রচার প্রসারের জন্য, আর এখান থেকে শুরু করে জিহাদ ফি সাবিলিল্লাহ যখন শর্ত পুরা হবে তার জন্য। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যালিকুম খাইরুল লাকুম, এটা তোমাদের জন্য বড়ই কল্যাণকর, ইন কুনতুম তাআলামুন, তোমরা যদি জানতে, ইগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আল্লাহর সাথে এই ব্যবসা করো, ব্যবসা করলে দুই পক্ষ থেকে আদান প্রদান হয়, আপনি পয়সা দিলেন আর যে বিক্রেতা আছে তার কাছ থেকে আপনি ধান বা চাউল নিলেন, এইভাবে না ব্যবসা হয়। তো আল্লাহ পাক কিছু চাইছেন বান্দার কাছে আর তিনি দিতে চাইছেন, বুঝলে, তোমরা এইগুলো দাও, আল্লাহর প্রতি ইমান, রাসূলের প্রতি ইমান, আর আল্লাহ রাস্তায় জিহাদ তোমাদের জানমাল দিয়ে, এটা যদি তোমরা মূল্য দাও তাহলে আমি কি দেব, ইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গোনাহ মাফ করে দেবেন, ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, এবং আল্লাহ পাক তোমাদেরকে প্রবিষ্ট করবেন এমন জান্নাতগুলিতে যার নিম্নদেশ দিয়ে বহু নহর প্রবাহিত রয়েছে, দুধের, পানির, মদের আর মধুর, ও মাসাকিনা তাইয়্যিবা, এবং সুন্দর সুন্দর বাসস্থান রয়েছে, উত্তম বাসস্থান রয়েছে, ফি জান্নাতি আদন, চিরস্থায়ী জান্নাতে, ওইসব বাসস্থান দুনিয়ার মতো না যে আজকে আছি কালকে নেই, হয়তো আর বাড়িঘর তৈরি করে ঢুকতেই পারলো না, মারা গেল, থাকারই সুযোগ পেল না, হয় অথবা থাকার সুযোগ পেল কিন্তু বাড়িঘর ভোগ করতে পেল না, কেউ দখল করে নিল, বেইমানি করলো, এইরকম নয়, জালিকাল ফাউজুল আজিম, এটি হচ্ছে মহাসাফল্য। ওখরা তুহিব্বুনাহা, আর আর একটা জিনিস দেবেন, আল্লাহকে যদি তোমরা মূল্য দাও ব্যবসা করার জন্য, ঈমান আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রচেষ্টা চালানো, প্রচেষ্টা আপনার নাফস থেকে যখন চালাবেন আমলতে, আপনি আমল না করে ইসলাম প্রচার করবেন না, নিজে আমল করবেন, তাহলে ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ পাপ থেকে বেঁচে থাকছেন, আর তারপরে দাওয়ার কাজ করছেন, তারপরে আপনি ইসলামের যতটা খেদমতে অবদান রাখতে পারছেন অবদান রাখছেন, এই ব্যবসা যদি আল্লাহর সাথে করেন তো আল্লাহ গুনাহ মাফ করবেন, জান্নাত দেবেন এবং জান্নাতে স্থায়ী বাসস্থান দেবেন, এগুলি তো সব ধার মনে হচ্ছে, তাই না, ধার বাকির কারবার, বলছে ধার বাকি, তাহলে নগদটাও নেই, আল্লাহ বলছেন নগদও দি, ওয়া উখরা তুহিব্বুনা, আর আর একটা দেবো, আর একটা নগদ নগদ দেবো, যেটা খুব ভালোবাসো, কারণ নগদ তো এটা ভালো লাগে বেশি, দুনিয়াতেই পাবে তো সেজন্য ওটা মজা লাগে, তুহিব্বুনা, যেটা তোমরা খুব পছন্দ করো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে, আর ওয়াফাতুন করিব, আসন্ন বিজয়, নেতৃত্ব আল্লাহ দেবেন, খেলাফত দেবেন, আনতুমুল আলাউন, তোমরা ওপরে থাকবে, নেতৃত্বে থাকবে, কিন্তু শর্ত আল্লাহ লাগিয়েছেন ওখানে, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার ইমানদার হও, তাহলে ইমানের সংজ্ঞা আর ইমানের যে পিলারগুলি রয়েছে, ইমানের শর্ত সবগুলি পুরা করে আল্লাহ দেবেন, দিয়েছেন খোলাফায়ে রাশেদিনকে, দিয়েছেন দীর্ঘদিন, দিয়েছেন আল্লাহ ফাকরাবুল আলামিন, 1000 বছর ধরে মুসলিম উম্মাহকে পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন। আরবি ভাষা আন্তর্জাতিক ভাষা ছিল 1000 বছর পর্যন্ত, যেটা নিজে মুসলিমরাই জানে না। এই 1400 বছর ইতিহাসে 1000 বছর ধরে আন্তর্জাতিক ভাষা আরবি ভাষা ছিল। তো আল্লাহ পাকে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ আরো বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরশ, সূরা হাজে বলছেন যদি শক্তিশালী করি তাহলে তারা কি করবে? নামাজ কায়েম করবে, আকামুস সালাহ, ওয়া আতাউয যাকাত, যাকাত দেবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহয় মুনকার, ভালো কাজের উপদেশ, ভালো কাজ ছড়াবে আর অন্যায় কাজ নির্মূল করবে, তাহলে আল্লাহ পাক নেতৃত্ব দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে অবশ্যই হে নবী, মুমিনদের সাহায্যকারী চেয়েছিলেন, লিল হাওয়ারিন উদ্দেশ্য করে বলেছিলেন, কামা কালা ঈসা ওয়া মারিয়াম, যেমন মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে বলেছিলেন, যাদের সংখ্যা 12 ছিল, হাওয়ারিদের সংখ্যা তাফসীর কারে লিখেছেন যে 12 জন তারা ছিল। মান আনসারি ইলাল্লাহ, দেখো আমার এই দিন প্রচারের জন্য, ইনজিলের প্রচারের জন্য আমার কে সাহায্যকারী হবে? কালাল হাওয়ারিয়ুন, তখন ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গী হাওয়ারিরা বলেছিলেন, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হব। ফামানা তায়ফাতু মিন বনি ইসরাঈল, সুতরাং বনি ইসরাঈলদের এক দল তো বিশ্বাস স্থাপন করেছিল, ঈমান ঠিক রেখেছিল, ওয়া কাফারাত তায়ফা, আর আরেক দল কুফরিতে লিপ্ত